أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي طه طه أنزلنا عليك القرآن لتشقى تمي كليش پايبه اي جنو امي تمار پرتي قرآن ابوترين نو كوري ناي إلا تذكرة لمن يخشى برم جي بھائي كوري كبل تهار اپدشات تھے تنزيلا ممن خلق الأرض والسماوات العلا جنه پرتيبيو شموچ آكاش مندل سشتی گوريا چن تهار نکو ٹھتی يا ابوترين نو الرحمن على العرش استوى دائمائي عرش شماشين له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى যাহা আছে আকাশ মণ্ডলিতে পৃথিবীতে এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তাহা তাহারই যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তবে তিনি তো যাহা গুপ্ত ও অব্যক্ত সকলেই জানেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই সুন্দর সুন্দর নাম তাহারই وهل اتاك حديث موسى মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছিয়াছে কি اذ راى نارا فقال لاهلهم كثوا اني انست نارا لعلي اتيكم منها بقبس او اجد على النار هدى সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবার বর্গকে বলিল তোমরা এখানে থাকো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি তোমাদের জন্য উহা হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোন পথ নির্দেশ পাইব অতঃপর যখন সে আগুনের নিকট আসিল তখন আহ্বান করিয়া বলা হইল হে মূসা আমি তোমার প্রতিপালক অতএব তোমার পাদুকা খুলিয়া ফেল কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রইয়াছ এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি অতএব যাহা ওই প্রেরণ করা হইতেছে তুমি তাহা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আমি আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো কিয়ামত অবশ্যম্ভাবী আমি ইহা গোপন রাখিতে চাহি যাহাতে প্রত্যেকেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করিতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে উহাতে বিশ্বাস স্থাপনে নিবৃত না করে নিবৃত হইলে তুমি ধ্বংস হইয়া যাইবে হে মূসা তোমার দক্ষিণ হস্তে উহা কি সে বলিল উহা আমার লাঠি আমি ইহাতে ভর দেই এবং ইহা দ্বারা আঘাত করিয়া আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলিয়া থাকি এবং ইহা আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বলিলেন হে মূসা তুমি ইহা নিক্ষেপ করো অতঃপর সে উহা নিক্ষেপ করিল সঙ্গে সঙ্গে উহা সাপ হইয়া ছুটিতে লাগিল তিনি বলিলেন তুমি ইহাকে ধরো ভয় করিও না আমি ইহাকে ইহার পূর্বরূপে ফিরাইয়া দিব واضمم يدك الى جناحك تخرج بيضاء من غير سوء ايه اخرى এবং তোমার হাত তোমার বগলে রাখো ইয়া বাইর হইয়া আসবে নির্মল উজ্জ্বল হইয়া অপর এক নিদর্শন রূপে لنريك من اياتنا الكبرى ইয়া এই জন্য যে আমি তোমাকে দেখাইব আমার মহা নিদর্শনগুলির কিছু اذهب الى فرعون انه طغى ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে মূসা বলিল হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও এবং আমার কর্ম সহজ করিয়া দাও আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজন বর্গের মধ্য হইতে, আমার ভ্রাতা হারুনকে, তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো ও তাহাকে আমার কর্মে অংশী করো, যাহাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক। তুমি তো আমাদের সম্মুখ দ্রষ্টা। তিনি বলিলেন, হে মূসা, তুমি যাহা চাইয়াছ তাহা তোমাকে দেওয়া হইল, এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম যখন আমি তোমার মাতাকে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার, যে তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখো, অতঃপর উহা দরিয়ায় ভাসাইয়া দাও যাহাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয়, উহাকে আমার শত্রু ও উহার শত্রু লইয়া যাইবে। আমি আমার নিকট হইতে তোমার উপর ভালোবাসা ঢালিয়া দিয়াছিলাম যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبست سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى جاكن تمر بھوگنی آشيا بوليلو آمي كي تمادر كي بوليا ديبو كي اي ششور بھار لوئبه। তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরাইয়া দিলাম যাতে তাহার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায়, এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, অতঃপর আমি তোমাকে মনঃপীড়া হইতে মুক্তি দেই। আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি, অতঃপর তুমি কয়েক বৎসর মাদায়নবাসীদের মধ্যে ছিলে। হে মূসা, ইহার পরে তুমি নির্ধারিত সময় উপস্থিত হইলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি। তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে শৈথিল্য করিও না। তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে। তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে, হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে। তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণের সীমা লঙ্ঘন করিবে। তিনি বলিলেন, তোমরা ভয় করিও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বলো, আমরা তোমার প্রতিপালকের রাসূল, সুতরাং আমাদের সঙ্গে বনি ইসরায়েলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। আমাদের প্রতি ওহি প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়। ফেরাউন বলিল, হে মূসা, কে তোমাদের প্রতিপালক? মূসা বলিল, আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন, অতঃপর পথ নির্দেশ করিয়াছেন। ফেরাউন বলিল, তাহা হইলে অতীত যুগের লোকদের অবস্থা কি? ربي في كتاب لا يضل ربي ولا ينسى

তোমার বেলায় যাহার ব্যতিক্রম হইবে না এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যাহার পূজায় তুমি রত ছিলে আমরা উহাকে জ্বালাইয়া দিবই অতঃপর উহাকে বিক্ষিপ্ত করিয়া সাগরে নিক্ষিপ করিবই তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا পূর্বে যাহা ঘটিয়াছে তাহার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا ইহা হইতে যে বিমুখ হইবে সে অবশ্যই কিয়ামতের দিন মহাভার বহন করিবে خالدين فيه وساء لهم يوم القيامة حملا উহাতে উহারা স্থায়ী হইবে এবং কিয়ামতের দিন এই বোঝা উহাদের জন্য হইবে কত মন্দ يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হইবে এবং যেই দিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব সেদিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করিবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করিয়াছিলে আমি ভালো জানি উহারা কি বলিবে উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলিবে তোমরা মাত্র একদিন অবস্থান করিয়াছিলে উহারা তোমাকে পর্বত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে বল আমার প্রতিপালক উহাদেরকে সমূলে উৎপাটন করিয়া বিক্ষিপ্ত করিয়া দিবেন অতঃপর তিনি উহাকে পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে যাহাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখিবে না সেই দিন উহারা আহ্বানকারীর অনুসরণ করিবে এই ব্যাপারে এদিক ওদিক করিতে পারিবে না দয়াময়ের সম্মুখে সকল শব্দ স্তব্ধ হইয়া যাইবে সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনিবে না দয়াময় যাহাকে অনুমতি দিবেন ও যাহার কথা তিনি পছন্দ করিবেন সে ব্যতীত কাহারও সুপারিশ সেদিন কোন কাজে আসিবে না তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করিতে পারে না চিরঞ্জীব সর্বসত্তার ধারকের নিকট সকলেই হইবে অধবদন এবং সেই ব্যর্থ হইবে যে জুলুমের ভার বহন করিবে এবং যে সৎকর্ম করে মুমিন হইয়া তাহার কোন আশঙ্কা নাই অবিচারের এবং অন্য কোন ক্ষতির এইরূপেই আমি কুরআনকে অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় এবং উহাতে বিশদভাবে বিব্রত করিয়াছি সতর্কবাণী যাহাতে উহারা ভয় করে অথবা ইয়া হয় উহাদের জন্য উপদেশ আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি তোমার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হইবার পূর্বে কুরআন পাঠে তুমি তরা করিও না এবং বল হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো ولقد عهدنا الى ادم من قبل فنسي ولم نجد له عزما আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম কিন্তু সে ভুলিয়া গিয়াছিল আমি তাহাকে সংকল্পে দৃঢ় পাই নাই واذ قلنا للملائكه